তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে, মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে, এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে আমার অনেক কথা আছে, তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও রে, ওগো দিন যে আমার আজকে হলো দিন, কখন আমার আধার রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারি নিজে, আমি বলতে জানি না যে, হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারি নিজে, আমি বলতে জানি না যে, আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।